إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে মনে পড়ছে বদরের যুদ্ধে রাত্রে আল্লাহ পাক প্রচুর বৃষ্টি দান করেছিলেন। আজকে তাবলীগ ইসলাম রাত্রে তিনটা থেকে আলহামদুলিল্লাহ শুধু রাজশাহীতে নয় সারা দেশব্যাপী বৃষ্টি হচ্ছে। আল্লাহর রহমত সারা দেশে সিঞ্চিত হোক এটাই আমরা কামনা করি। আল্লাহর রহমত সরে যাক এটাকে আমরা বলবো নাকি, বরং আমরা এটাই বলবো আল্লাহ যেন তাবলীগ ইসলাম সুন্দরভাবে সফল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এটা আমাদের জন্য ইমানি পরীক্ষা। আলহামদুলিল্লাহ এখন থেকে বৃষ্টি নাই, এটা কি আমাদের ইমানি পরীক্ষা হয় নাই? দুর্বল চেতা মানুষ তিরুকালই দুর্বল, সবল মানুষ চিরকালই সবল। সবল মানুষ জেলে গেলেও সবল, ঘরে থাকলেও সবল, ময়দানেও সবল, মাঠে ময়দানে সর্বত্র সবল একসঙ্গে কাজ করবে। ভীরু কাপুরুষ মানুষ ও যে এসি ঘরে থাকলেও ভয় থাকতে কাঁপবে। কি আহলেদের বাচ্চারা ভয় পায় নাকি? আবার আহলেদের যে হবে করেন হাদিসের সঙ্গে তার জীবন গড়া থাকবে। করেন হাদিস কশিন কালো আল্লাহর রহমতকে দূরে ছেলে বলে না। আল্লাহ নবী যদি দোয়া না পড়তেন আমি দোয়াটা পড়তাম না, আল্লাহুম্মা হাওয়ালানা ওয়ালা আলাইনা, আল্লাহ এখান থেকে সরিয়ে নিয়ে যাও আমাদের উপর দিও না। যদি আল্লাহ নবী এই দোয়াটা না পড়তেন তো আমি ওটা পড়তাম না। পড়েছি ফজরের সময় আলহামদুলিল্লাহ সরিয়ে নিয়ে গেছে, এখন কি আপনার খুশি? তো আবার যাবো স্টেজ ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনশাআল্লাহ তৌহিদের দাওয়াতকে বুলন্দ করার জন্য তিনি আমাদের সহযোগিতা করবেন। কোন মানুষের সহযোগিতা আমরা চাই নাই, কোন চাইব না। কোশ্চিন কেন আল্লাহর হাতে এই বৃষ্টি, আল্লাহর হাতে এই বৃষ্টি বন্ধ। কোন বেটার ক্ষমতা আছে নাকি? নিম্নচাপ হচ্ছে সারা দেশে। নদপাড়া যদি খালি থাকে তাহলে বলবে গিয়ে আমির শাহ পীর হয়ে গেছে, বলবেন না আপনারা? পীরগিরি করতে আমরা এখানে আসি নাকি? আমরা জিহাদ করার জন্য এসেছি, মুজাহিদের বাচ্চা মুজাহিদ করার জন্য এসছে না। কিসের আবার পীরগিরি? খানকা বসে পেট চুলকাবো নাকি বসে বসে? বৃষ্টি আসবে আন্দোলন বন্ধ হবে না, জেল খাটবো আন্দোলন বন্ধ হবে না, ফাঁসির দলে গলায় ঝুলবে আন্দোলন বন্ধ হবে না। এরই না বাংলাদেশ আন্দোলন, কিসের ভয়? সামান্য বৃষ্টিতে এত ভয়? কোনদিন কোন ভয় পাবেন না। আহলাদিস আন্দোলন এগিয়ে চলবে উত্থান পতনের মধ্য দিয়ে। বদরের যুদ্ধে আল্লাহ নবী জিতে গেছেন, ওহদের যুদ্ধে বিপর্যয় সৃষ্টি হয়েছে, এমনি করে যুগ যুগ ধরে আগামীতে এগিয়ে যাবে। কিন্তু সত্যের কণ্ঠ কখনোই স্তব্ধ হয় না। সত্যের কণ্ঠ বাধাগ্রস্ত হতে পারে, স্তব্ধ কখনোই হয় না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহকে ভয় করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। হৃদয়ের মধ্যে অন্য কোন ওসিলা তলাশ করবেন না। আত্তাকু ইলাইহিল ওসিলা, আল্লাহর নৈকট্য তলাশ করো। কোন পীর সাহেবের ওসিলা আমাদের দরকার নাই, কোন নেতা নেত্রী ওসিলা আমাদের দরকার নাই, কোন রাজনৈতিক নেতার দয়া অনুগ্রহে আমরা বাংলাদেশে বাস করি না। এদেশ আল্লাহর, এই মাটি আল্লাহর, আমি আল্লাহর, আমার গুষ্টি ধরি আল্লাহর, আদম সন্তান সহ আল্লাহর সৃষ্টি। অত আল্লাহর ভয়ে আমাকে কাজ করতে হবে, মানুষের ভয় নয়। পারবেন? আল্লাহর নির্দেশ আত্তাকু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর নৈকট্য তলাশ করো। এই ওসিলার অপব্যাখ্যা করে যত পীর ফকিরের জন্ম বাংলাদেশে হয়েছে। ওসিলা ধরো কবরে যাও, কেন কবর কি করতে হবে? এটা ও নিজে নিজের জান্নাত জাহান্নামের ঠিক ঠিকানা নাই, ও আমার কথা দিবে? ও বলো সব পীর কি সব জান্নাতি? কোন বেড়া বলতে পারবে, কোন মহাদ্দেশ মুক্তি বলতে পারবে, সব জান্নাতি বলতে পারবে? তার নিজেরই কোন খবর নেই, আমাকে নিজে জান্নাতি নিয়ে যাবে সে, ওই আমার ওসিলা হবে? জি না, ওসিলা সিরফ আল্লাহ, ওসিলা হবে আমার নেক আমল, ওসিলা হবে আপনার আমার প্রাণ ভরা দোয়া, এটাই হচ্ছে আল্লাহ নৈকট্য, আমার ইবাদত, আমার জিহাদত সম্পূর্ণটাই আল্লাহর ওসিলা। এগুলো ব্যাখ্যা লম্বা করা যাবে না উদ্বোধনী ভাষণে, খালি আপনাদের ওসিলা কি আল্লাহ নবীর কাছ থেকে ব্যাখ্যা শোনাই ভালো না? قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলুন সবাই صلى الله عليه وسلم من نفس من مؤمن قربه من قرب الدنيا نفس الله عنه قربه من قرب يوم القيامه এক যে ব্যক্তি এই দুনিয়াতে কোন মুমিনের কোন একটি বিপদ দূর করে দেয় আল্লাহ কিয়ামতের দিন তার একটা বিপদ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, এই একটা ওসিলা। বসে আছি এক জায়গায়, কেউ আরামে বসে আছেন, কেউ কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কেউ ব্যাগ রাখার জায়গায় পাচ্ছেন, কেউ জুতো রাখার জায়গায় পাচ্ছেন, আছে না? এই একের কষ্ট আরেকজন যদি আজকে নিজের ইচ্ছায় অন্তর থেকে নেকির স্বার্থে যদি তাকে আপনি সাহায্য করেন, তাহলে আল্লাহ রসুলের ওয়াদা সেই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন একটা বিপদ থেকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম উপদেশ নৈকট্য হাসিল। মসজিদ নববীতে ঢুকেছি, আমার সঙ্গে আমরা সাতজন তখন সৌদি সরকারের মেহমান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা তখন। আমারই এক ভাই বাঙালি, সরল মনে তিনি ঢুকেছেন মসজিদ নববীতে, অত্যন্ত দামি জুতো, আমার জুতো দশ বছরই করলে ওর কোনো একসাথে ভাত হবে না, কিন্তু ও সে এত দামি জুতো, কিন্তু ও ভাবছে মসজিদ নববীতে ঢুকেছে, এখান তো কোনো চোর থাকবে না, সরল বিশ্বাস। আর বুঝলাম এই বেচারা তো ঠকবে, আমার জুতো এক বগলে, ওনার জুতো আমার বাম বগলে, বেরিয়ে আসছে, ওনার পিছিয়ে পিছিয়ে আমি আছি, তাকাচ্ছে জুতো নাই। ভাই এদিকে আসেন, এই নেন জুতা। উরে আল্লাহ, আপনার বগলে আমার জুতা, উরে আল্লাহ, এ কি সর্বনাশ, আপনি আমাকে কি পাপি করলেন? না, আপনাকে পাপি করে নাই, আপনার জুতাটা বাঁচিয়ে দিয়েছি। কি কেমন হলো এটা, ভালো হলো না? এই হাদিস অনুযায়ী আমি জান্নাত হব না? জান্নাত পাওয়ার দরকার নেই, অন্তত পক্ষে ওই দিন একটা বিপদ থেকে আল্লাহ যেন আমাকে রেহাই দেয়। আল্লাহ, এরকম টুকটাক মসজিদ নববীতে যদি জুতো চুরি হয় এখানে হবে না? খবরদার, এখান থেকে একটা পয়সা যদি চুরি হয় পুরো তবলিগ ইসলামের বদনাম হয়ে যাবে। কোন রকম শয়তানি চিন্তা মাথায় আসবেন, নিয়ে আসবেন না। আলহামদুলিল্লাহ, ২৪তম বার্ষিক তবলিগ ইসলাম হচ্ছে, কোনদিন আমাদের রেকর্ড নাই যে তবলিগ ইসলামের ফিল্ড থেকে কোনো কিছু অত্যন্ত হারিয়ে গেছে। এটা আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর, যদিও টঙ্গী ইসলামা থেকে হাজার হাজার চোর ধরা পড়ে, আমাদের ২৪ বছরে কোন ইসলামাতে কোন একটা চোর বা পকেট মারে অত্যন্ত ধরা পড়ে নাই, বলুন আলহামদুলিল্লাহ। তো যেন আজকেও যেন এরকম কিছু না ঘটে, হাদিস দিয়ে আপনাদের শুনিয়ে দিলাম, পরস্পরের প্রতি সহযোগী হন, সহানুভূতিশীল হন। কেউ আপনাকে বলবে না যে আমার জুতোটা ধরে দেন, এগিয়ে দেন, বলবেন অনেক আছে ব্যথার রোগী, বসতে পারে না, হাঁটু ব্যাকা করতে পারে না, আছেন এরকম? আপনারা বুঝে নিজের বিবেক দিয়ে কাজ করবেন, পরস্পরকে সহযোগিতা করবেন, বয়স ছোট হোক বড় হোক, বড় কথা নয়, সে আমার দিনই ভাই, ব্যাস এটি বড় কথা। আর এই ভাই ভাইয়ের মহব্বত দিয়ে আমরা যেন কেয়ামত মাঠে এমনি করে আবার জান্নাতে ফেরদৌস একত্রে বসতে পারি, বলবো আমিন। দুই নম্বর, ওমান ইয়াসসারা আলা উসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি এই দুনিয়াতে কোন মুমিনের কোন একটা কঠিন কাজকে সহজ করে দিল, আল্লাহ পাক তাকে দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গাতেই তার পুরস্কার স্বরূপ একটা কঠিন বিপদকে সহজ করে দিবেন। তিন, ওমান সাতারা মুসলিমান সাতরাহুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোন মুসলমান, কোন মুসলমান, কোন মুসলমানের দুনিয়া একটা লজ্জাকে ঢেকে দিল, আল্লাহ পাক কিয়ামতের দিন তার একটা দোষকে ঢেকে দিবেন। অনেকে অনিচ্ছা সত্ত্বে অনেক কিছু ত্রুটি খুলে ফেলে, আপনি হয়তো কোন গোপন জিনিস, লজ্জাকর জিনিস দেখে ফেললেন, কাউকে বলা হবে না। চার নম্বর, আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দু ফি আউনি আখিহে। বান্দা আল্লাহর, আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার আরেক বান্দার সাহায্যে থাকেন। যখন মানুষ আরেক মানুষের সাহায্যে থাকে, আল্লাহ বলছেন আমি ওই মানুষটার সাহায্যে থাকি। প্রতিটি কথাই অত্যন্ত মৌলিক, আজকে মানুষের মানুষের মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে ভালোবাসা নাই, মানুষ মানুষের বুকে ছুরি মারে, চাকু মারে, মানুষকে ফাঁকে ফেলে। মানুষ এখন গরু ছাগলের চাইতে, কুকুর বিড়ালের চাইতে, এমনকি সিংহ বাঘ্রের চাইতেও মানুষ এখন মানুষকে বেশি ভয় করে, তাই হচ্ছে না? রাস্তায় রাত্রে সাহেব বাচ্চা এখানে আসতে ভয় হয়, একা একা সিম গিসিম সিম, হা যদি কোনো পকেট মারি পাল্লা পড়ি, যদি সিন্তাগির পাল্লা পড়ি, এটা হয় না? সিন্তাগি গরু ছাগলে করে, সিন্তাতে মানুষে করে। মানুষ এখন মানুষকে সবচেয়ে বেশি ভয় পায়। অথচ আল্লাহ রসুল বলছেন, যদি এই দুনিয়াতে আর এক ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ পাক তার সাহায্যে নিজে থাকবেন, এর চাইতে আর কিছু প্রয়োজন আছে নাকি আমাদের? ওমান সালাকা তারিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম শেখার জন্য রাস্তায় চলে, তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন। এই যে হাদিসটা আপনারা শুনছেন, এটা কি ইলম শেখা হচ্ছে না? আপনারা মাদ্রাসা 10 বছর পড়লে হাদিসটা বোধহয় খুঁজে পাইতেন না, হাদিসটা আপনারা শিখলেন, এলেম শেখা হলো কিনা? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি এলেম শেখার জন্য রাস্তায় চলে, আপনার বহুদূর দ্রাস থেকে এখানে আজকে এসছেন, সুদূর চিটাগাং থেকে, সিলেট থেকে, কুমিল্লা থেকে লোক এখানে চলে আসছেন, এটা বিরাট ব্যাপার না? আপনাদের নিয়ে যদি এটাই হয় আমরা ইস্তেমা যাচ্ছি কিছু শেখার জন্য, আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ৬ নম্বর, ওমা ইস্তামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَزَكَّاهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ চারটে পুরস্কার একসঙ্গে নেবেন, এবার ৬ নম্বর কাজটা করলে একসঙ্গে চারটে পুরস্কার পাবেন। ৬ নম্বর কাজটা কি? ওমা ইজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, ইমানদারদের কোন দল যদি আল্লাহর কোন ঘরে বসে, ইজতেমা করে, ইজতেমা শব্দটা কিন্তু হাদিস থেকে নিয়েছি আমরা, আমরা ইজতেমা করি না, সম্মেলন তো বলছি না, খেয়াল করেছেন? এই হাদিস থেকেই কিন্তু শব্দটা নেওয়া আমাদের। ওমা ইজতামা কওমুন, একদল মানুষ কোন এক জায়গায় বসে ইজতেমা করে না, মানে এক জায়গায় সমবেত হয় না, সেখানে বসে তারা কি করে? এতলুনা কিতাব আল্লাহ ওয়া তাদারাসুনহু, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আপোষে পর্যালোচনা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। গাশিয়াতুমুর রাহমাহ, রহমত ওই এলাকাটাকে ঢেকে রাখে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, হাফাতুমুল মালাইকা, আসমান থেকে শত শত ফেরেশতা ওই এলাকাটা ঢেকে রাখে, সেখানে আমরা খালি বসে নেই, হাজার হাজার ফেরেশতা এখানে বসে আছে আমাদের সাথে, আমাদের সব কিছুই রেকর্ড হচ্ছে, শুধু ভিডিও আর টেপ রেকর্ডার আমাদের কথা টেপ করছে না, এখানে তো কেরামন কাতিবুন তো আছেই, এরপরও হাজার হাজার ফেরেশতা আমাদের বক্তব্য শোনার জন্য আজকে এখানে আমাদের সামনে উপস্থিত হয়ে আছেন, আমরা নজরে দেখছি না, আমরা আল্লাহ রাসূলের কথায় বিশ্বাস করি, আমরা অন্তত বিশ্বাস করি, এখানে হাজার হাজার ফেরেশতা মজুদ আছেন আমাদের সাথে, বলে সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ আনন্দে গর্বিত হয়ে নিকটবর্তী ফেরেশতাদের সামনে আপনাদের গল্প করবেন, স্মরণ করবেন, দেখো তোমরা না বলেছিলে মানুষ সৃষ্টি করো না, আল্লাহ ওরা খালি মারামারি করবে, ওই দেখো আমার মানুষগুলো আমার জন্য কোরআন শুনছে এবং আপোষে আলোচনা করছে, এইটাই তো আমি চেয়েছিলাম, আমি আল্লাহ এই জন্যই তো আমি মানুষ সৃষ্টি করেছিলাম, দেখো আমার বান্দা কেউ করছে নাকি নদা পড়ায়। কয়টা পুরস্কার হলো? 4টা পুরস্কার। এখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতকে বলা হয় সাকিনা, যেটা বদরের যুদ্ধের দিন নাজিল হয়েছিল। আর আজকে আল্লাহ পাক যদি আমাদের তবলিগ ইসলাম কবুল করে দেখেন, এখানে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সেই খাস রহমত সাকিনা নাজিল হচ্ছে, কারণ নওয়াতপাড়া ইস্তেমা একমাত্র ইস্তেমা বাংলাদেশের জমিনে যেখানে কোন শিরক বেদাতের কোন খবর নাই, শিরক বেদাতের উৎখাতের ইস্তেমা হলে বাংলাদেশে রাজশাহীতে নওয়াদের পড়াতেই হয়ে থাকে। এই জন্য এখানে আমার মনে হয় ফেরেশতা সব এখানেই আসবে আজকে তৌহিদের ওয়াজ শোনার জন্য, কারণ ফেরেশতারা কারণে শিরক বেদাত শুনতে পছন্দ করে না। হতভাগা বেদাতিরা এটাকে বানিয়ে নিয়েছে হালকায় জিকির, এই হাদিসের ব্যাখ্যা করেছে হালকায় জিকির। অর্থাৎ বলা হচ্ছে কি, আতলুনা কিতাব আল্লাহ ইয়াতাদারাসুনহু বাইনাহুম, আল্লাহর কিতাব পড়ে এবং আপোষে পর্যালোচনা করে। আমরা কি খালি হু হু হু পড়ি নাকি, আল্লাহ পড়ি না লাই লাই পড়ি? অথচ ওই জিকিরের বেদাতে মজলিশকে ওরা এই হাদিসকে অপব্যাখ্যা করে নিয়ে গেছে, জিকিরের মজলিশে ঢুকায় নিয়ে চলে গেছে। হতভাগ্য আমাদের দেশের যেখানে হাদিসের সঠিক বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা হয় না। যাক, আল্লাহ পাক আমাদের রহমত করেছেন, তিনি আমাদেরকে কিছু বোঝার তৌফিক দিয়েছেন, আপনাদের কাছে বলার সুযোগ দান করেছেন। শেষে যে একটা মৌলিক কথা আল্লাহ রাসূল বলছেন, ওমান বাত্তা বিহি আমালহু লাম ইউসরি বিহি নাসাবুহু, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তির আমল নাই সে ব্যক্তির বংশ গৌরবে কোনো কাজ হবে না। কথা বুঝলেন? এটা হচ্ছে এক নম্বর মৌলিক কথা। বিরাট আলেমের সন্তান, বিরাট পীর মাশায়েখের সন্তান, বিরাট নেতা নেত্রীর সবই বিরাট, নিজের ফাঁকা খালি, পকেটে কিছু নাই। কথা বুঝছেন? কি হবে? আল্লাহ রাসূল বলছেন কোন কাজে লাগবে না কিয়ামতের মাঠে, যদি নিজের কোনো আমল না থাকে ওই বাপের আমল আর চাচার আমল দিয়ে কোনো কাজ হবে না। অতএব ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, তবলিগী ইসলামের দুটো দিন শুধু নেকি হাসিলের জন্য আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, রাজি আছেন? কোন অন্যায় করবেন না, অন্যকে সাহায্য করবেন, মহব্বত করবেন পরস্পরের, দিনই মহব্বত। মুসলমানে মুসলমানে মায়ের পেটের ভাইয়ের চাইতে মহব্বত বেশি, দিনই মহব্বত মনে রাখবেন, তাই না? বাংলাদেশের মুসলমান বিদেশে যায় কাজ করার জন্য জানতে পারে লোকটা মুসলমান, কি যে পাগল হয়ে যাবে হুশ পাবেন না। এখন আমার ছেলে আছে বিদেশে, বলতে পারে পাগল হয়ে যাচ্ছে সেখানকার মানুষ, যখন শোনে ছেলেটা মুসলমান, আয় মেরে ভাই বলে বুকের মধ্যে টান দেয়। ইউনিভার্সিটির প্রায় 30,000 ছাত্র প্রায় সবই বিদেশি, অমুসলিম সংখ্যাই বেশি। যদি একটা দাড়ি টুপিওয়ালা পেয়ে যায়, আয় মেরে ভাই বলে বুকে জড়াই ধরে, দেখেন আসে বাঙালি না বিহারি। এই যে দিনী মহব্বত, এর কোন তুলনা নেই, অতুলনীয় মহব্বত। এজন্য আপনাদের অ্যাপিল থাকবে, এই পরিবেশে কোন ডাইনিভাবে চিন্তা না করে যতটুকু সুযোগ পান ততটুকু আল্লাহর কাছে নেকি হাসিলের জন্য প্রতিযোগিতা করুন। কবির একটা কথা বারবার মনে ভাড়ে, আমার বন্ধু আব্দুল মতিন সালাফি বারবার এই কবিতাটা পড়তেন বক্তৃতা উঠে, আমি আপনাদের শুনিয়ে দিই। তারজুন নাজাত আলম তাসলুক মাসালিকাহা ইন্না সাফিনাতালা তাজরি আলাল ইয়াবিসি, তুমি নাজাত চাচ্ছ অথচ নাজাতের রাস্তা অবলম্বন করছো না, নৌকা তো শুষ্ক ভূমিতে চলে না, চলে নৌকাটা খুব সোনা দিয়ে তৈরি নৌকা, দেন তো রাস্তা পরে চলবে কি, ওজন পানি লাগবে, তাই না? তা আপনি জান্নাত চাচ্ছেন অথচ জান্নাতের রাস্তা আপনি চলতে চাচ্ছেন না, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? শুকনা মাটিতে যেমন নৌকা চলে না, আমলহীন জিন্দগিতে তেমনি জান্নাত পাওয়া যায় না। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب الي في اليوم 100 مره رواه مسلم। হে জনগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে চলো, তওবা করো, কারণ আমি আল্লাহর রাসূল অসত্য দৈনিক 100 বার করে তওবা ইস্তেগফার করি। আসুন আমরা তবলিগ ইসলামের এই সূচনাতে সবাই আল্লাহর নামে তওবা করি, নিজের পাপের কথা স্মরণ করি এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি। বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। এবার আসেন হাদিসে কুদসি, শুনেন আল্লাহ কি বলছেন। ইয়া ইবাদি রসুল তো ইবাদি বলতে পারে না, তাই না? উনি ইয়া ইয়া নাস বলতে পারেন। আর আল্লাহ কি বলছে? ইয়া ইবাদি, এই আমার আদম সন্তানরা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহাদুনি আহাদিকুম, তোমরা সবাই পথভ্রষ্ট, কেবল ওই ব্যক্তি ছাড়া যাকে আমি নিজে হেদায়ত দান করে থাকি, অতএব তোমরা আমার কাছে হেদায়ত প্রার্থনা করো। রহ মুসলিম, এটাও মুসলিম শরীফ হাদিস। আমি হেদায়ত পেয়ে গেছি, এই অহংকার কেউ করবেন না দয়া করে। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, প্রতি মুহূর্তে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আমাদের আছে, তাই না? অত আসুন আমরা আল্লাহকে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে সবসময় সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করো। যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই সাময়িক উত্তেজনা বসে বা পরিস্থিতির কারণে, আল্লাহ তুমি আমাদেরকে টান দিয়ে আবার তোমার পথে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। এই কথাগুলি বিশেষ করে তবলিগ ইসলামের যে নিয়মকানুন শৃঙ্খলাগুলো বলা আছে আমাদের ব্যানারে লেখা আছে, তারপরে ছটা তো আমি হাদিস দিয়ে বলেই দিলাম, এইগুলো কথা মনে রাখবে এবং আগামী দুদিন এর উপরে সুশৃঙ্খলভাবে তবলিগ ইসলামের কার্যক্রম আপনারা সফল করার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা এবং আল্লাহর নিকটে হেদায়ত প্রার্থনা করে চব্বিশতম বার্ষিক তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন আল্লাহর নামে ঘোষণা করছি। আল্লাহ তুমি আমাদের তবলিগি ইজতেমা কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।